نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة وقال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز او محترم حضرات مسلمان کرام বিভিন্ন স্থান থেকে আগত কোরআন এবং হাদিসের সঠিক অনুসারী মুমিন মুসলিম মুয়াহ্হিদ ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা কয়েক জুমা পর্যন্ত গুনাহে কবিরা সম্পর্কে আলোচনা করছিলাম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমরা যদি গুনাহে কবিরা থেকে বেঁচে থাকো আমি তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দিব এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সে কারণেই গুনাহে কবিরা থেকে বেঁচে থাকা প্রতিটি মুমিনের জন্য অত্যন্ত জরুরি। আমরা গত জুমা পর্যন্ত ১৩টা আলোচনা করেছিলাম, আজকের হলো ১৪ নম্বর থেকে আলোচনা। গুনাহে কবিরার আরেকটি গুনাহ হচ্ছে আল কিযবু আলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে মিথ্যা প্রচার করা। আল্লাহ তাআলা যেটা বলেন নাই এটা আল্লাহ তাআলা বলেছেন বলে প্রচার করা, কোরআনে যেটা নাই এটা কোরআনে আছে বলে প্রমাণ করা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেন নাই এটা আল্লাহর রাসূল বলেছেন বলে প্রচার করা, এটা একটা গুনাহে কবিরা। কারণ যখন কোনো ব্যক্তি এরকম বলে যে আল্লাহ তাআলা এটা বলেছেন অথচ আল্লাহ এটা বলেন নাই, তার মানে সে নিজেই নিজেকে আল্লাহ দাবি করেছে। যখন কোনো ব্যক্তি বলে যে হাদিসে এই কথাটা আছে অথচ হাদিসে নেই, তাহলে সে হাদিস তৈরি করে নেওয়ালা নিজেকে নিজে রাসূল বলে আখ্যায়িত করছে। এ কারণেই কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার এর ৬০ নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি বুজুহুহুম মুসওয়াদ্দা। তুমি কিয়ামতের দিবসে ওই সমস্ত লোকদেরকে দেখতে পাবে যারা আল্লাহর উপরে মিথ্যাচার করেছিল। উজুহুহুম মুসওয়াদ্দাতুন, তাদের চেহারাগুলো মলিন হয়ে যাবে, মুখ কালিমা যুক্ত হয়ে যাবে। এমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কাযাবা আলাইয়া বুনিয়া লাহু বাইতুন ফি জাহান্নাম, যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা হাদিস প্রচার করলো, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামে একটা ঘর তৈরি করেন, জান্নাতে না জাহান্নামে। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপরে মিথ্যাচার করলো, আমার নামে মিথ্যা হাদিস তৈরি করে হাদিস বলে চালিয়ে দিল, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন নিজের ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়, অর্থাৎ সে যে নিশ্চিত জাহান্নামী। এ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বললেন যে সে যেন নিজের ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্না কিযবান আলাইয়া লাইসা কাকিযবিন আলা গাইরি, আমার উপরে মিথ্যাচার করা এটা অন্যের পক্ষে মিথ্যা বলার মতো নয়। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, জেনে রাখো যে ব্যক্তি আমার উপরে মিথ্যাচার করলো ইচ্ছাকৃতভাবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়। আর একটা হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মাই ইয়াকুল আন্নি মা লাম আকুলহু, যে ব্যক্তি আমার তরফ থেকে এমন কথা বলে যেটা আমি বলি নাই, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়। এরকম আরো অনেকগুলো হাদিস, সবগুলো হাদিস মুসলিম শরীফের থেকে বলা হয়েছে। আল্লাহর রাসূলের নামে হাদিস তৈরি করে আল হাদিস, অথচ জাল হাদিস বয়ান করা হয়, আল হাদিসের নামে জাল হাদিস তৈরি করা হয়। এ হাদিস আমাদের সমাজে অনেক আপনারা শুনবেন, যখন একদল সেকুলার ধর্মের লোকেরা ধর্মীয় কোনো অনুষ্ঠানে বক্তব্য দিতে উঠে, তখন তারা বলবে কি, হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ, আল হাদিস। আমি বলি জাল হাদিস। হুব্বুল ওয়াতন, স্বদেশ প্রেম, মুমিনদের কোনো স্বদেশ নাই, মুমিনদের পুরা দুনিয়াটা আল্লাহর সৃষ্টি। যদি কোনো জায়গায় আল্লাহর হুকুম মেনে চলা না যায়, সেখান থেকে হিজরত করা ফরজ, স্বদেশ আসলো কোত্থেকে? এই জন্য আরবি কবিতা পাওয়া যায়, সাহাবায়ে কেরাম কবিতা পড়তেন, আসিনু লানা ওয়াল আরবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা ওয়া জামিউল কাউনি লানা ওয়াতানান, কি সুন্দর তার আরবি গান গাইতো আরবের সাহাবীরা। আসিনু লানা ওয়াল আরবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা, চীন আমাদের, আরব আমাদের, ইন্ডিয়া আমাদের, পুরা দুনিয়াটা আমাদের। কোরআনেও আছে এটা, ইন্নাল আরদা লিল্লাহ, সমস্ত জমিনের মালিক হচ্ছেন আল্লাহ, ইয়ারিসুহালি মাই ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ তাআলা তার বান্দাদের থেকে যাকে ইচ্ছা তাকে মালিকানা দিয়ে দেন। সুতরাং মুমিনদের কোনো নির্দিষ্ট ভূখণ্ড নাই, তারা যেখানে আছে সেখানে আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করবে, কিন্তু ভূখণ্ড রক্ষার জন্য ইসলামকে ছাড় দিবে এটা নয়, বরং ইসলামকে রক্ষা করার জন্য প্রয়োজনে ভূখণ্ড ত্যাগ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জ্বলন্ত প্রমাণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হিজরত করে যান নাই, মক্কা ত্যাগ করে মদিনায় চলে গেছেন, এটা ভিন্ন বিষয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে তাকিয়ে বলেছিলেন যে, হে মক্কা, তুমি আমার কাছে সবচেয়ে, পৃথিবীর সবচেয়ে প্রিয় স্থান, ভালো জায়গা, তোমার কম যদি আমাকে বের হতে বাধ্য না করতো আমি বের হতাম না। এটা অন্য কারণটা ছিল যে মক্কা হচ্ছে আল্লাহর ঘর, মক্কা হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্না আব্বালা বাইতি উযি আলিন নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন, এ কারণে মক্কার একটা ভিন্ন মর্যাদা আছে। এর পরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মক্কা ত্যাগ করে গেছেন। এরকম আরো অনেক জাল হাদিস আছে, হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ, আরো আছে পীর বুজুর্গদের তৈরি করা হাদিস, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন, আল্লাহর ওলীরা মরে না, আল্লাহর ওলীরা মরে না, তারা কবরে বসে সব দেখে, জাল হাদিস। এই সমস্ত হাদিস তৈরি করে এরপরে একদল মানুষ করে কি মাজারের পাশে গিয়ে ইতিকাফ করে, মাজারের পাশে গিয়ে রাত্রি যাপন করে, কারণ বুজুর্গ সব দেখে। এই জাতীয় আরো অনেক হাদিস তৈরি করেছে, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শাইতান, যার কোনো পীর নাই তার পীর শয়তান, জাল হাদিস। এই সমস্ত বিষয়গুলো তৈরি করে বিভিন্ন তরিকা তৈরি করেছে। এখন যখন হাদিস তৈরি করা শুরু করলো এই লোকগুলো, তখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কিছু লোক তৈরি করে দিয়েছেন। ইসলামের এলমের ভাণ্ডার অনেক শক্তি, অনেক মজবুত, অনেক শক্তিশালী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আপনি হাদিস বয়ান করছেন, সে কার থেকে, সে কার থেকে, এইরকম একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কে শুনলো বা কে দেখলো, সবগুলোকে হাদিসে সংরক্ষিত করা হয়েছে। যে কারণে জাল হাদিস তৈরি করার সুযোগ যখন বন্ধ হয়ে গেল, কারণ জাল হাদিস তৈরি করলে ধরা পড়ে যাবে, তখন তারা আর একটা মেশিন তৈরি করলো, সেটা আরো জঘন্য, সেটা হচ্ছে এলেম। একটা হলো জাহিরি যা কোরআন হাদিসে আছে, আর একটা আছে বাতিনি যেটা নবীর থেকে সিনার মাধ্যমে পেয়েছে, নাউজুবিল্লাহ। এই জন্য তারা বলে 90,000 কালাম, মাত্র 30,000 জাহের, 60,000 বাতেন। এই বাতিনি এলেমগুলো পেয়েছেন পীর শব্দের মাধ্যমে সিনায় সিনায়। এটা কেন তৈরি করলো? কারণ যখন আল হাদিস বলে জাল হাদিস তৈরি করার রাস্তা বন্ধ হয়ে গেল, জাল হাদিস যাচাই করার জন্য মেশিন তৈরি হয়ে গেল, তখন এই সুফিদের পক্ষে সম্ভব ছিল না কোন জাল হাদিস তৈরি করে বলার। তখনই তারা আর একটা মেশিন আবিষ্কার করলো, ফ্যাক্টরি তৈরি করলো, সেটা হচ্ছে বাতিনি এলেম, যারা সিনায় সিনায় আসে। এই লোকগুলো জঘন্য এলেম তৈরি করেছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে বাল্লিগ, আপনি তাবলীগ করুন, পৌঁছিয়ে দিন। তাবলীগ তো কোরআনে আছে, কিন্তু কোন তাবলীগ? খাজা বাবার কাহিনী, গাজা বাবার কাহিনী। দেখবেন যে ফাজাইলে আমাল নামের কিতাব আছে, প্রথম দিকে কিছু কোরআন হাদিসের আয়াত আছে, এরপরে শেষে গিয়ে কি আজগুবি কাহিনী, পুরো আজগুবি গল্প কিস্সা কাহিনীতে ভরা। এই বুজুর্গ এই কবরে দেখে এইটা দেখে আজাব হচ্ছে, এই জন্য বলতে গেলে অনেক সময় লাগবে। ফাজাইলে জিকিরের মধ্যে আছে, একজনে একটা যুবকের দাওয়াত দিছে, এই যুবকের কাশফ খোলা ছিল, তো আমার একটা সন্দেহ ছিল, যুবককে দাওয়াত দিলাম। তো দাওয়াত দেওয়ার পরে যুবক হঠাৎ করে এসে মসজিদে চিৎকার মেরে উঠলে, আমার মায়ের কবরে আজাব হচ্ছে। এ কথা শুনে মেজবান যিনি বয়ান করতেছেন, তিনি বলেন যে আমি মনে মনে আমার ওই যে 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কবর আজাব বন্ধ হয়ে যায়, এই 70,000 দুইটা নেশাব পড়া ছিল, এক নেশাব মনে মনে দান করে দিলাম। কিছুক্ষণ পরে যুবক বলল যে আলহামদুলিল্লাহ আমার মায়ের কবর আজাব বন্ধ হয়ে গেছে। ফায়দা লেখা আছে, ফায়দা, ইহাতে আমার দুইটা উপকার হইল। একটি উপকার হইল এই যে ওই যুবক সম্পর্কে আমার যে খারাপ ধারণা ছিল যে কাশফ আছে কিনা, সেটা পরিষ্কার হয়ে গেল, হ্যাঁ কাশফ আছে, কবর আজাব দেখতে পাচ্ছে। আর দুই নম্বরে আমার পরিষ্কার হয়ে গেল যে হাদিসটাও সহি। হাদিস তৈরি করার কি সুন্দর তরিকা! এত যদি সহজ উপায়ে হাদিস যাচাই করা যাইতো, তাহলে যান আমার বাসায় 25-30 খণ্ড এক একটা কিতাব, যেই কিতাবগুলো লিখেছেন হাদিস সহি প্রমাণ করার জন্য। মুহাদ্দিসিনে কেরাম হাদিস কিভাবে যাচাই করবেন, সেজন্য তারা কিতাব লিখেছেন। আরে এখন মাশাআল্লাহ কাশফের মাধ্যমে হাদিস সহি হয়ে যাচ্ছে। এই যে জাল কাহিনী, কোন ব্যক্তি সব দেখে, বুজুর্গরা সব দেখে, ওই বন্ড ফকিরেরা তো বলে, একদল আছে ওই যে কুমিল্লা লাকসাম, তারপরে চিটাগাঙ্গের, আবার ওই মোহাম্মদপুর কাদরিয়া তৈবিয়া, এসব এলাকায় কিছু আছে সুন্নি, এদের দাবি হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ নন, আল্লাহর রাসূল আলেমুল গায়ব, সব দেখেন সব শুনেন, এজন্য তারা মিলাদে আল্লাহর রাসূলকে দাঁড়াইয়া সম্মান করেন, কারণ রাসূল আসে যায়। এই লোকগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ব বলে বিশ্বাস করে, গায়ব জানে বলে বিশ্বাস করে। আর এই লোকগুলো কি করে? এই লোকগুলো তো একেবারে আল্লাহর ওলিরাও গায়ব জানে বলে বিশ্বাস করে, সব দেখে, কাশফ খোলা, আসমান জমিন লৌহ কলম যা কিছু আছে সব দেখে। আর পীর হইতে পারলে তো কথাই নাই, পীর তো আল্লাহর সঙ্গে মিশে যায়, তিনি যেরকম পানির সঙ্গে মিশে যায় এরকম বুজুর্গের আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়। কোন বুজুর্গ? যাইতে যাইতে আল্লাহ পর্যন্ত গেছে, আরশ পর্যন্ত গেছে, আরো সে গিয়ে আল্লাহকে খুঁজে পায় না, ডাকা শুরু করলো, আল্লাহ আল্লাহ তুমি কোথায় গেলা? আল্লাহ তার আওয়াজ দিলেন, আরে তুই আমাকে কোথায় তালাশ করছিস, আমি তোর কলবের মধ্যে আছি, তুই আরো সে তালাশ করো কেন? এই যে আজীব কাহিনীগুলো লিখেছে আল্লাহর সঙ্গে মিশে যায়, এই জাল হাদিসগুলো তৈরি করে এরা নিজেদেরকে আল্লাহ বানাচ্ছে। নতুবা আমি এর উপর আলোচনা করেছি, কোরআনে স্পষ্ট আয়াত আছে, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন আরশে আছেন, যে কারণে এর উপরে আর কোনো প্রমাণের প্রয়োজন নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, আল্লাহ যদি তোমার কলবের মধ্যে মিশে গিয়ে থাকে আরশে মিরাজে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতে প্রথম আসমানে অবতীর্ণ হন, প্রতি রাতের শেষ ভাগে তৃতীয় অংশে প্রথম আসমানে অবতীর্ণ হয়ে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু, কে আছে এমন যে আমার কাছে ক্ষমা চাবে আমি ক্ষমা করব, কে আছে এমন অসুস্থ আমার কাছে দোয়া করে সেবা দান করব, কে আছে এমন বিপদগ্রস্ত আমার কাছে দোয়া করে বিপদের থেকে মুক্তি দিব, আল্লাহ তাআলা ডাকেন। যদি আল্লাহ তাআলা বান্দার মধ্যে চিনির মতো মিশে গিয়ে থাকেন তাহলে আর আল্লাহর প্রথম আসমানে আসার কি মানি দাঁড়ায়? এই জন্য এটা আকীদার বিষয়, কোন পীর বুজুর্গ আর কোন ব্যক্তির কথায় মুশরিক হয়ে যেও না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, অধিকাংশ মানুষ, অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক, ঈমান আনা সত্ত্বেও মুশরিক। কেমনে? এই যে লোকগুলো নিজেদেরকে আল্লাহর সাথে মিশাই ফেললো, জিকির করে আনাল হক, দেখবেন এই পীরের মুরিদা জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আইয়া পড়ছে ওই আল্লাহ, ওই দেখা যায় ওই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আনাল হক, আমি আল্লাহ, আনাল হক মানে কি? এই জিকির কেমনে করে এরা? এর মানে হচ্ছে এরা জিকির করতে করতে চিন্তা করে, আল্লাহ তো আমার মধ্যে মিশে গেছে, তাহলে আমার কোনো ভিন্ন অস্তিত্ব নাই, আমি আল্লাহ হয়ে গেছি, এই আনাল হক জিকির করা শুরু করে দেয়। এই জিকির চরমনাই পীরের প্রত্যেকটা বইতে আছে, মানসুর হাল্লাদের কাহিনী পড়েন, রাজগুবি কোনো কাহিনী বলছি না, তৈরি করে বলছি না, আপনি হয়তো মনে করছেন যে এমন আকীদা কারো আছে এই জন্য নাম বলতে বাধ্য হচ্ছি, চরমনাই পীরের প্রত্যেকটা বইতে প্রায় আছে মানসুর হাল্লাদের কাহিনী, মানসুর হাল্লা জিকির করতে করতে আনাল হক বলা শুরু করেছে, কারণ কি? সে আল্লাহর সঙ্গে ফানা হয়ে গেছে, আল্লাহর সঙ্গে মিশে গেছে। এই সমস্ত জঘন্য আকীদা পোষণ করে তারপরে আবার জিকির করে, জিকির কোন অর্থ আছে? ভাইরা আমার, আল্লাহ তাআলা এমন কোন কথা বলেন নাই কোরআন হাদিসে, আল্লাহ রাসূল বলেন নাই হাদিসে যে আল্লাহর সঙ্গে বান্দা মিশে যায়, আল্লাহ আরো সে কোরআনে স্পষ্ট আছে, আল্লাহর রাসূল মিরাজে গেছেন স্পষ্ট দলিল, এটা ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা আরশে আছেন আমরা জানি, পদ্ধতি আমরা জানি না, পদ্ধতি আমরা আমরা জানি আল্লাহ তাআলা আরশে আছেন, ইস্তাওয়াহু মালুম ওয়া নুজুলুর রব্বে মালুম, আল্লাহ আরশে আছেন আমরা জানি, আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতীর্ণ হন তা আমরা জানি, ওয়া কাইফিয়াতু মাজহুল, কিন্তু কিভাবে আছেন তার পদ্ধতিটা কি তা আমরা জানি না, ওয়া সুআলু আনহা বিদআতুন, এই সম্পর্কে প্রশ্ন করার অধিকার আমাদের নেই, আমাদের জ্ঞান সীমিত, আমাদের আকল সীমিত, আমাদের দৃষ্টিসীমা সীমিত, আমাদের জ্ঞান সীমিত, শ্রবণ শক্তি সীমিত, আমাদের সব সীমিত হওয়ার কারণে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, লা তুদরিকুহুল আবসার, দুনিয়ার কোনো চর্মচক্ষু আল্লাহকে আয়ত্ত করতে পারবে না। সেই কারণে আমরা আমাদের আল্লাহকে আরশে আছে আমরা কোরআনে বিশ্বাস করছি, কিভাবে আছেন তা জানি না, ওয়াল ঈমানু বিহা ওয়াজিবুন, এর উপর ঈমান রাখা ফরজ। সুতরাং কোনো ব্যক্তি যদি এই আকীদা পোষণ করে, পীর অথবা মুরিদ জিকির করতে করতে আল্লাহর অস্তিত্বের সঙ্গে সত্তাগত ভাবে একাকার হয়ে যায়, সে ব্যক্তি নিশ্চিতভাবে জিকিরকারী হতে পারে, সে ব্যক্তি আল্লাহর ওলি নামদারী হতে পারে, কিন্তু সে ব্যক্তি শয়তানের চেয়ে কোনো অংশে কম নয়। আল্লাহর ওলি হতে পারে না, কারণ আল্লাহ হচ্ছেন অসীম, বান্দা সসীম। আল্লাহ হচ্ছেন খালেক সৃষ্টিকর্তা, বান্দা হচ্ছে মাখলুক। আল্লাহর সঙ্গে বান্দার কোন দিকে তুলনা করাও জায়েজ নেই। এরা আল্লাহ হয়ে গেছে, আল্লাহকে খুঁজে পায় না, আল্লাহ করবে ঢুকে গেছে, জাল হাদিস তৈরি করেছে। ওদের প্রত্যেকটা বইতে ভেটে মারে হতে পারে চার পাঁচ জায়গায় আছে এটা। মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শয়তান, যার কোন পীর নাই তার পীর শয়তান। অবশ্য ওখানে লেখছে বুজুর্গদের উক্তি, হাদিস লেখে না, লেখছে কি বুজুর্গদের উক্তি। অন্য অন্য বইতে লেখছে আবার ওই যে অন্য পীরদের বইতে আছে হাদিস, তো চরমনে আল্লাহ এটাকে আবার একটু সংস্কার করছে, লেখছে বুজুর্গদের উক্তি। যাই হোক, এই সমস্ত বিষয়গুলো জাল হাদিস, আল্লাহর নামে কোনো কথা বলা, রাসুলের নামে কোনো হাদিস তৈরি করে পড়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই জন্য তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়, তা গুনাহে কাবীরা। এই জন্য মনে রাখতে হবে, হাদিস বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। কোনো হাদিসকে যেমন মিথ্যা উদাহ বলা জায়েজ হবে না, আবার কোনো হাদিসকে বুজুর্গের কল বলেও চালু করা যাবে না। বুজুর্গরা বলেছেন, মুরব্বীরা বলেছেন, এই বলে হাদিস বয়ান করা হচ্ছে, এটাও মিথ্যা কথা। এটা বুজুর্গ বলে নাই, বলেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ হাদিস যেগুলো, রাসূলের কথাকে বুজুর্গের কথা বলা, আবার বুজুর্গের কথাকে রাসূলের কথা বলা, এই দুইটাই সমান অন্যায়। এগুলো থেকে পরহেজ করতে হবে, এটা একটা গুনাহে কাবীরা। হাদিস আল্লাহর রাসূল গোপন করেন না, এলেম গোপন করেন নাই। এই জন্য বলছিলাম, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। হে রাসূল, আয়াতটা বের করো। হে রাসূল, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দেন। কি পৌঁছাইবেন, কিসের তাবলীগ করবেন? আল্লাহ তাআলা বলছেন সূরা আল মায়েদা এর 67 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ। বাল্লিগ মানে কি? তাবলীগ করুন, পৌঁছে। তাবলীগ মানে কি? পৌঁছিয়ে দেওয়া। তাবলীগ করুন, তাবলীগ আছে কোরআনে, তাবলীগ আছে। তাবলীগ করতে বলেছেন, কিসের তাবলীগ সেটা ভালো করে বুঝতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন শুনুন ভালো করে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। মা মানে যা কিছু, উনজিলা মানে নাযিল করা হয়েছে, ইলাইকা মানে আপনার প্রতি, মিন রাব্বিকা মানে আপনার রবের পক্ষ থেকে। তার মানে আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে ওইটার তাবলীগ করেন। না খাজা বাবার কাহিনী, গাজা বাবার কাহিনী, ল্যাংটা বাবার কাহিনী, কোন যুবকের কাহিনী, কোন বুজুর্গের কাহিনী, এই সমস্ত কাহিনী বয়ান করার জন্য ইসলাম নির্দেশ দেয় নাই। ইসলাম নির্দেশ দিয়েছে বাল্লিগ, তুমি তাবলীগ করো, পৌঁছে দাও। মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন লাম তাফআল, তা যদি না করো, আল্লাহর নাযিলকৃত বাণী কোরআনের যদি তাবলীগ না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে জেনে রাখো তুমি আল্লাহর দেওয়া রিসালাতের দায়িত্ব পৌঁছে দাও নাই। এরপরে বলা হচ্ছে, তাবলীগ করতে গেলে, অর্থাৎ সঠিক তাবলীগ করতে গেলে বিপদ আসবে। আল্লাহ তাআলা সে উত্তর দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা আপনাকে মানুষের ক্ষতির থেকে হেফাজত করবেন। হেফাজত করবেন কে? বোঝা গেল, সঠিক তাবলীগ, কোরআন হাদিসের সহি তাবলীগ করতে গেলে বিপদ আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। যেভাবে এসেছিল নবীদের প্রতি, মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন ফেরাউন খেপে গেল, ইব্রাহিম যখন দাওয়াত দিলেন নমরুদ খেপে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিলেন মক্কার আবু জাহেল আবু লাহাবরা খেপে গেল। ঠিক এরকম ভাবে এখনো যদি কোনো ব্যক্তি সত্যিকারতে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, লা ইলাহা, কোনো ইলাহা নাই, কোনো শাসন ক্ষমতার অধিকার কারো নাই, কারো আইন বিধান দেওয়ার ক্ষমতা নাই, কোনো মালিক নাই, ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া, তাহলে আজকে যারা আল্লাহর আইন পরিবর্তন করে তারা কি এটাকে ছাড় দিবে? এরা খেপে যাবে না? খেপে না কেন? কারণ লা ইলাহা ইল্লাল্লাহর ওই অর্থ এখন আর নাই যে অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহকে পরিবর্তন করা হয়েছে, লা ইলাহাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে এই দেশের সংবিধানে লেখা আছে, যদি আমি এই বইতে লিখেছি, কিতাবুস সামাকে নিয়ে এসো, কিতাবুস সামে লিখে দিয়েছি যে যারা হজ করতে যায় তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে। কি বলছে সংবিধানে? একটা ধারা আছে, সেখানে লেখা আছে রাষ্ট্রপতি ক্ষমতা যেখানে, সেখানে লেখা আছে রাষ্ট্রপতি কোনো আইন রহিতকরণ অথবা বিলুপ্তিকরণ ক্ষমাকরণ এটা করতে পারবে। কোন খুনের মামলার আসামি যদি ফাঁসির হুকুম হয়ে যায় রাষ্ট্রপতি ইচ্ছে করলে কি করতে পারবে? ক্ষমা করে দিতে পারবে, ক্ষমতা দেওয়া আছে। আমার জাতি, কোরআনের স্পষ্ট আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, হে ইমানদারগণ তোমাদের উপরে কিসাসকে ফরজ করে দেওয়া হয়েছে হত্যার ক্ষেত্রে। কেউ যদি কাউকে হত্যা করে ইচ্ছাকৃত ভাবে অন্যায় ভাবে তার বিনিময় হত্যাকারীকে হত্যা করতে হবে। আইনটা কার? এইটা বদলাবার ক্ষমতা কারো আছে? ক্ষমা করার ক্ষমতা আছে কারো? কিন্তু সংবিধানে ক্ষমা দেওয়া আছে, ক্ষমা করতে পারবে, শাস্তি রহিত করতে পারবে, মুলতবি করতে পারবে স্পষ্ট ভাবে। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহর বিধান আছে পরিষ্কার। আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুম ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব, তোমাদের জন্য কিসাসের মধ্যে রয়েছে হায়াত, জীবন। ভাইরা আমার, এরকম ভাবে স্পষ্ট ভাবে অনেকগুলো বিধান দেওয়া আছে যেগুলো কোরআন হাদিসের বিপরীত। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে এই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়া। এই বিষয়গুলো ক্লিয়ার করলে তখন কি আর, তখন আমাদের জন্য আর কি করবে না, সেনাবাহিনী দিয়ে রয়্যাল র‍্যাব দিয়ে সব দিয়ে পাহারাদারি করবে না, তখন কি করবে? আরো উল্টা ডান্ডা বেরি লাগা ব্যবস্থা করবে, ঠিক কি না? এই জন্য মনে রাখতে হবে, কোরআন বলছে ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে ওটার তাবলীগ করতে হবে। আল্লাহ হুকুম দিলেন, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই দায়িত্ব দীর্ঘ 23 বছর পর্যন্ত নবুয়তের জীবনে আদায় করলেন। আদায় করার পরে বিদায় হজের ভাষণ দিচ্ছেন, সেই বিদায় হজের ভাষণে এক পর্যায়ে বলছেন, হে আমার উম্মতেরা শুনো, কিয়ামতের দিবসে আমাকেও জিজ্ঞেস করা হবে। আমাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন এই দিনকে পৌঁছে দেওয়ার জন্য, আমি কি পৌঁছিয়েছি কিনা জিজ্ঞেস করা হবে। তোমরা সাক্ষী দাও, তোমরা তোমাদের রবকে কি উত্তর দিবে বলো, আলা হাল বাল্লাগ, তুমি কি পৌঁছিয়েছি? সাহাবায়ে কেরাম বললেন, নাম কদ বাল্লাগতা রিসালাতা ওয়া আদাইতাল আমানাতা ওয়া নাসাহাতাল উম্মাতা, হে নবী আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহর দেওয়া রিসালাতের দায়িত্ব ঠিক মতো পৌঁছে দিয়েছেন। ঠিক মতো না, গোপন করেছেন 90,000 কালাম, 30,000 পৌঁছে দিয়েছেন, 60,000 গোপন করেছে, কথা বলেছেন? সাহাবায়ে কেরাম সাক্ষী দিলেন, নাম কদ বাল্লাগতা রিসালাতা, আপনি রেসালাতের দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছেন। ওয়া আদাইতাল আমানাতা, আল্লাহর দেওয়া আমানত কোরআনুল কারীমের আমানত আপনি ঠিক মতো আদায় করেছেন। ওয়া নাসাহাতাল উম্মাতা, এবং উম্মতের জন্য আপনি যথেষ্ট খেদমত করেছেন, কল্যাণ কামনা করেছেন। সাহাবায়ে কেরাম যখন এই সাক্ষী দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আকাশের দিকে আঙ্গুল উঠাচ্ছেন আর নামাচ্ছেন আর বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি তোমার দেওয়া দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। কোনো কিছু গোপন করেছেন? সুতরাং যারা বলে 90,000 কালাম, 60,000 জাহের বাতেন আর 30,000 জাহের, এরা মূলত আল্লাহর রাসূলের অপবাদ দিচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবেলেম পৌঁছেয়া যান নাই, ঠিক কিনা? এই লোকগুলো কবিতা তৈরি করেছে, এই কবিতার মাধ্যমে মানুষকে কান দিয়ে আর ফুসফুস করে বলে আর মানুষ নরম হয়ে যায়। কবিতা কি? না কিতাবুন সে না ওয়াজুন সে নজর সে পয়দা, দিন হোতা হ্যায় বুজুর্গুন কে নজর সে পয়দা। দাওয়াতুল হক নামে একটা সংগঠন আছে, এই সংগঠনে একজন বড় কবি আছে, পাকিস্তান থেকে আসে, নাম হচ্ছে হাকিম মোহাম্মদ আখতার। ওনার কবিতা আছে, প্রসিদ্ধ কবিতা, না কিতাবুন সে না ওয়াজুন সে না জর সে পয়দা। না কিতাবুন সে, উর্দু বুঝেন না, না কিতাবুন সে, কিতাব দিয়ে হবে না, না ওয়াজুন সে, কোনো ওয়াজ দিয়ে হবে না, না জর সে পয়দা, কোনো ওয়াজ নসিহত টাকা পয়সা এ দিয়ে হবে না। দিন হোতা হ্যায় বুজুর্গুন কে নজর সে পয়দা, বুজুর্গ নজর দিলে তোমার অন্তরের মধ্যে দিন পয়দা হয়ে যাবে, দিলের মধ্যে। এটা কোনো আমি মাঝবান্ডারি কথা বলছি না, আক্রোশ কথা বলছি না, এটা সবচেয়ে হক দাবি করে যারা দাওয়াতুল হক। সেই দাওয়াতুল হক যেটার আমির হচ্ছে বর্তমানে গুলশান আজাদ মসজিদের খতিব মাহমুদুল হাসান, যাত্রাবাড়ি মত বড় মাথার প্রিন্সিপাল অনেক বড় আলেম, বুখারী পড়ায়, এই লোক হচ্ছে এই দলের আমির, বিশ্ব আমির, আমিরুল উমারা বলা হয় তাকে। এই দলের বক্তব্য এটা, কাজে এটা স্পষ্ট যে আপনি হক তালাশ করছেন, কোরআন হাদিসের কোন দরকার নাই, না কিতাব উনসে, না ওয়াজ উনসে, না জারসে পয়দা, কিতাব দিয়ে হবে না, ওয়াজ দিয়ে হবে না, টাকা পয়সা হবে না, দিন হতা হয় বুজুর্গো কে নজর সে পয়দা, বুজুর্গ নজর দিবে, নজর দিলে তোমার অন্তরে দিন পয়দা হয়ে যাবে। আল্লাহর নবী এরকম নজর দিয়ে দিন তৈরি করেছেন? তাহলে খামাকা এত কষ্ট করা দরকার ছিল কি? খেয়াল করে আবু তালেবকে আল্লাহর নবী রাসূল নজর দেন নাই, সারা জীবন নজর দিয়েছেন। মক্কার নেতাদেরকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, তাদেরকে নজর দিয়েছেন, কিন্তু কাজ হয় নাই। আল্লাহ তাআলা বরং তার বিরুদ্ধে নাযিল করেন আয়াত, দুই জায়গাতে বিরুদ্ধে আয়াত আছে, আমার এই কিতাবুল হজ বের হয়েছে, এই হজের মধ্যে এগুলো সব নিয়ে এসেছি। কারণ আপনি লাব্বাইক বলে কি বলতেছেন, শিরিক করবে না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবেন, হবে না, লাব্বাইকা লা শারীকা লাকা বলবেন। এই জন্য হজের শিক্ষা একটা বই আছে, লেখা হচ্ছে আজকে পাবেন কিছু ইনশাল্লাহ, প্রায় 120টা লেখা আছে হজের শিক্ষার উপরে খালি। যাই হোক, আমি এটা পরে বলতেছি, আলোচনা হচ্ছিল গুনাহে কাবীরা, একটা হলো এই যেটা 14 নম্বর আজকে আলোচনা করলাম, সেটা হচ্ছে এই আল্লাহ বা আল্লাহর রাসূলের নামে কোন মিথ্যা কথা তৈরি করে চালিয়ে দেওয়া। এভাবে আজকে আমাদের সমাজে অনেক জাল হাদিস আছে, বুজুর্গদের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়, কি সুন্দর হাদিস, খাওয়ার আগে লবণ খাও, খাওয়ার পরে লবণ খাও, সুন্নাত, জাল হাদিস। লবণ যদি কারো লো প্রেশার থাকে, লবণ খাইলে প্রেশার কি হতে পারে, বাড়তে পারে, ঠিক আছে এটা, কিন্তু লবণ খাওয়া সুন্নাত, জাল হাদিস। এরকম আরেকটা দেখবেন খাওয়ার জন্য তৈরি করেছে, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, জাল হাদিস। হ্যাঁ, বুখারীর সহিহ হাদিস যারা তা হচ্ছে এই, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া এবং মধু এটা পছন্দ করতেন, এটা খাওয়ার আগে পরে কথা নাই, এমনি সব সময় পছন্দ করতেন, তবে এইভাবে ন্যাচারাল ভাবে, অনেকের প্রিয় খাদ্য আছে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া এবং কি মধু ভালোবাসতেন, এই কথার হাদিসে বলা আছে। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, হ্যাঁ খাওয়ার পরে মিষ্টি খেলে হজম শক্তি বাড়তে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এটা সুন্নাত, এর কোনো হাদিস নাই। নখ কাটা সুন্নাত, এটা সহি, কিন্তু নখ কাটার একটা সুন্নাত তরিকা বাইর করেছে, এইরকম মোনাজাত ধরো, এইখান থেকে শুরু করো, এইখানে শেষ করো, এই নখ কাটার সুন্নাত কোনো তরিকা হাদিসে নাই। হাদিসে আছে ডান দিক থেকে সব কাজ করা সুন্নাত, কাজে নখ কাটাও ডান দিক থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর রাসূল আল্লাহ তাআলা ইউহিব্বুত তাইয়াম্মুনা ফি কুল্লি শাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজে ডান দিক থেকে পছন্দ করেন, হাত্তা ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি, জুতা পরিধান করা, মাথা আচড়ানো, এ সব কিছুতেই ডান দিক থেকে সুন্নাহ, বাস এটা সুন্নাহ, ডান দিক থেকে নক্কারা শুরু করো, এটার জন্য এভাবে মোনাজাত ধরতে হবে, তারপরে এখান থেকে শুরু। এইরকম আমি একটা উদাহরণ দিচ্ছি, জাল হাদিস অনেক আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জাল হাদিস তৈরি করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই জন্য তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়, এটা একটা গুনাহে কাবীরা। গুনাহে কাবীরার 15 নম্বর, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, আল ফিরার মিনাজ জাহাজ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। কোরআনুল কারীমের সূরা আনফালের 16 নম্বর আয়াত আছে, ওয়ামাই ইউয়াল্লিহিম ইয়াউমা ইযিন দুবুরাহু ইল্লা মুতাহাররিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিয়াতিন ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহি ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসির। যে ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পিছনে পালায়, তবে হ্যাঁ যদি নিজেদের সৈনিকদের কাছে যাওয়ার জন্য অথবা পাল্টা হামলা করার জন্য হয় সেটা ভিন্ন বিষয়, এছাড়া যদি কেউ ব্যক্তি যুদ্ধের ময়দানে পশ্চাদাপসারণ করে, পৃষ্ঠ প্রদর্শন করে, পিছনে চলে যায়, আল্লাহ তাআলা বলছেন ফাকাদ বাআবে গাদাবিন মিনাল্লাহ, সে আল্লাহর গজব নিয়ে ফিরলো, বা মাওয়াহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম, অবিসাল মাসির, এবং তার সেই ঠিকানা বড়ই খারাপ। এইভাবে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবু আসবাল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক গুনাহের থেকে বাঁচো, এর মধ্যে একটা আছে ওয়াতাওয়াল্লি ইয়াউমা যাহাফ, আর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটা আরেকটা গুনাহে কাবীরা। 16 নম্বর গুনাহে কাবীরা, 16 নম্বর হচ্ছে আজ জুলমু, যে শাসকদের পক্ষ থেকে, জুলমুল হাকিম, হাকেম বিচারক বা শাসক গোষ্ঠীর পক্ষ থেকে জুলুম করা, ক্ষমতা পাইল, কাউকে বুট দিয়ে পিষল, কাউকে ডান্ডা মারি লাগাইল। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, ইন্নামাস সাবীলু আলাল লাযীনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি উলাইকা লাহুম আযাবুন আলীম। হ্যাঁ, যারা ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে, যারা মানুষের উপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে অরাজকতা সৃষ্টি করে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা শুরা এর 42 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা আরাকাতে বলছেন, সূরা ইব্রাহিম এর 42 এবং 43 নম্বর আয়াত বলছেন, ওয়া লা তাহজাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালিমরা যা করে সে সম্পর্কে তোমরা কখনো আল্লাহকে বেখবর মনে করো না। আল্লাহ তাআলা দেখছেন না, আল্লাহ তাআলা এটা বুঝতে পারছেন না, এটা মনে করো না। আল্লাহ তাআলা তাহলে কেন এগুলো দেখছেন আর কেন সহ্য করছেন? আল্লাহ বলছেন, ইন্নামা ইউয়াখিরুহুম লিইয়াউমিন তাশখাসু ফিহিল আবসার মুহতিঈনা মুকনি'ই রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, একটু অবকাশ দিয়ে রাখা হয়েছে, যেদিন চক্ষুসমূহ বিস্ফোরিত হবে, আকাশের দিকে তাকিয়ে থাকবে আল্লাহর ফয়সালা কি হচ্ছে, তারা মস্তক উপরে তুলে ভীত বিহ্বল চিত্তে দৌড়াতে থাকবে, তাদের দিকে তাদের দৃষ্টি ফিরে আসবে না এবং তাদের অন্তর উড়ে যাবে। সেই দিনের অপেক্ষা আল্লাহ তারা ঢিল দিয়ে রেখেছেন, যত জুলুম করে অত্যাচার আল্লাহ কিছু বলছেন না, আল্লাহ তারা পাকড়াও করবেন সেদিন, এই জন্য কিছু বলছেন না। এরকম ভাবে এটা সূরায়ে ইব্রাহিমের 42-43 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলছেন সূরা শুআরা এই 227 নম্বর আয়াতে, ওয়া সায়ালামুল লাযীনা যালামু আইয়ামুন ক্বালাবিন ক্বালিবুন। যারা জুলুম করে অত্যাচার করে তারা শীঘ্রই জানতে পারবে তারা কোন গন্তব্যস্থলের দিকে এগুচ্ছে। এরকম ভাবে কোরআন হাদিসের অনেকগুলো আয়াত এবং হাদিস আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। যারা অত্যাচার করে জুলুম করে তাদের এক একটা অত্যাচার কেয়ামতের মাঠে অনেকগুলো অন্ধকার নিয়ে উঠবে, চতুর্দিকে তাদের বিপদে বিপদ টেনে আনবে। এজন্য শাসকদের জুলুম এটা একটা বড় গুনাহে কাবীরা। ক্ষমতা আছে বলে জুলুম করলো, ক্ষমতা আছে বলে কারো উপরে অন্যায় অত্যাচার করলো, এগুলো আল্লাহ তাআলা দেখছেন। আল্লাহ তাআলা যেদিন পাকড়াও করবেন সেদিন আর তার পাকড়াও থেকে বাঁচার কোনো সুযোগ হবে না। 17 নম্বর গুনাহে কাবীরা আল কিবির, অহংকার করা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা মূসা ইন্নী উযতু বিরাব্বী ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব। মূসা আলাইহিস সালাম বললেন, যারা হিসাব দিবসে বিশ্বাস করে না এবং প্রত্যেক অহংকারী থেকে আমি আমার ও তোমাদের পালনকর্তার আশ্রয় যাচ্ছি। কোরআনুল কারীমের সূরায়ে মুমিন এর 27 নম্বর আয়াত। বুখারী হাদিসে বলা হয়েছে, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ তাআলা মুস্তাকবিরিন যারা অহংকারী যারা এদেরকে পছন্দ করেন না। সূরায়ে লোকমানের 18 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা অহংকারী এবং যারা গর্ব করে এদেরকে পছন্দ করেন না। আর এক হাদিসে বলা হয়েছে, আল কিবরিয়া ও রিদাই, অহংকার এবং বড়ত্ব হচ্ছে আমার চাদর, যে ব্যক্তি আমার চাদর ধরে টান দিবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। কোরআনুল কারীমে সূরা লোকমানের 18 নম্বর আয়াতে আরো বলা হয়েছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি অহংকার বশত মানুষকে অবজ্ঞা করো না। ওয়ালা তামশি ফিল আরদে মারাহা, এবং তুমি জমিনে গর্ববরে চলো না, অহংকার করে চলো না। এরপরে বলা আছে, ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি তো পদাঘাতে জমিনকে চিরে ফেলতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি সিনা টান করে যেভাবে লম্বা হচ্ছ মনে হয় যেন পাহাড়ে চড়ে যাইবা, পাহাড়ের সমান লম্বা হইবা, তুমি তো পাহাড় সমান লম্বা হইতে পারবা না। আল্লাহ তাআলা কৌতুক করেছেন একটু, যে তুমি তোমার পদাঘাতে জমিনকে চিরে ফেলতে পারবে না এবং পাহাড় সমান লম্বা হতে পারবে না। তার মানে তুমি যেভাবে সিনা টান করে চলছো, যেভাবে অহংকার করে চলছো, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না, এটা একটা গুনাহে কাবীরা। 18 নম্বর গুনাহে কাবীরা হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া, কওল জুর, শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আজকে মিথ্যা সাক্ষী জোর করে আদায় করা হচ্ছে, যে সাক্ষী দিচ্ছে সেও জাহান্নামী আর যারা আদায় করছে তারাও জাহান্নামে যাবে। কোরআনুল কারীমে মুমিনদের সিফাত আলোচনা করা হয়েছে, সূরা ফুরকানের 72 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বলছেন কোরআন আয়াতটা, মুমিনদের সিফাত যে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, আর মুমিন তো তারা যারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরানে সূরা হজের 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়াজতানিবু কওলা যুর, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষী দিবে না। এরকম ভাবে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া সম্পর্কে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এমনি ভাবে আরেকটা হচ্ছে 19 নম্বর হচ্ছে গুনাহ কাবীরা, মদ পান করা। কোরআনুল কারিমে স্পষ্ট আয়াত রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, নিশ্চয় মদ জুয়া প্রতিমা এরকম ভাগ্য নির্ধারক শয়তানের সর, এগুলো সব শয়তানের কাজ। ভাগ্য নির্ধারণ করার জন্য আগে তীর বানায় রাখতো, লেখা থাকতো এটাতে এইটা শুভ এটা অশুভ, এসব জিনিসগুলো শয়তানের কাজ বলে আল্লাহ তাআলা এগুলো হারাম করে দিয়েছেন। এরকম ভাবে মদ সম্পর্কে অনেক আলোচনা আছে, আমার কিতাবুত তাওহীদের ভিতরে আলোচনাটা আছে, দেখে নেবেন। মদ হলো আরেকটা গুনাহ কাবীরা, মদকে বলা হয়েছে উম্মুল খাবায়েস, সমস্ত গুনাহের মধ্যে এটা একটা মূল গুনাহ। আকল নষ্ট হয়ে যায়, জ্ঞান নষ্ট হয়ে যায়, এরপরে সে অনেক অনেকগুলো অন্যায় করে। এরপরে 20 নম্বর হলো জুয়া, জুয়া খেলা এটা গুনাহ কাবীরা, এটা ওই একে আয়াতে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন জুয়া করা। এরপরে 21 নম্বর গুনাহ কাবীরা হচ্ছে সতী সাধবী নারীর উপর অপবাদ দেওয়া, কোনো মহিলার উপরে মিথ্যা তোহমাত লাগানো। অনেক স্বামীরা আছে স্ত্রীকে সন্তান হলো তো বলে এটা আমার সন্তান, তুই কোত্থেকে এনেছো, হাসি মস্কারি করে বলে, এটা গুনাহ কাবীরা। আর যদি প্রমাণ থাকে ভিন্ন কথা, প্রমাণ না থাকলে এরকম তোহমাত দেওয়া এটা হারাম, এটা গুনাহ কাবীরা। এরকম ভাবে গনিমতের মাল, 22 নম্বর গনিমতের মাল আত্মসাত করা, অথবা যদি ইসলামী হুকুমত থাকে সরকারি মাল সরকারি ফান্ডের থেকে মাল আত্মসাত করা, এটা গুনাহ কাবীরা। কোরআনুল কারিমের সূরা আনফালের 58 নম্বর আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল খায়িনিন, আল্লাহ তাআলা খেয়ানতকারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এমনি ভাবে সূরা আলে ইমরানের 161 নম্বরে বলা হয়েছে ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুল্লা ওয়ামান ইয়াকুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, আর কোন বিষয়ে গোপন করে রাখা নবীর কাজ নয়, খেয়ানত করা গোপন করা লুকানো এটা নবীর কাজ নয়। আর যে ব্যক্তি কোনো মাল গোপন করবে কেয়ামতের দিন সেই গোপন বস্তু নিয়ে উপস্থিত হতে হবে। এটা খেয়ানত করা গনিমতের মালের ভিতরে বা সরকারি মাল যদি ইসলামী হুকুমত হয়। এরপর 23 নম্বর চুরি করা গুনাহ কাবীরা, আল্লাহ তাআলা কোরআনের কারিমের সূরা মায়দার 38 নম্বরে বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর এবং পুরুষ হোক চাই নারী হোক তার হাত কেটে দাও, এটা আল্লাহর বিধান। 24 নম্বর ডাকাতি করা, রাহাজানি করা, ছিনতাই করা, অপহরণ করা, এটা গুনাহ কাবীরা। কোরআনুল কারিমের সূরা মায়দার 33 নম্বরে বলা হয়েছে ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসাউনা ফিল আরদি ফাসাদা আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফা মিন আল আরদি যালিকা লাহুম খিজয়ুন ফিল হায়াত ফিদ দুনিয়া ওয়া লাহুম আযাবুন আযীম, এটা আরেকটা গুনাহ কাবীরা, এগুলো সম্পর্কে শাস্তি বিধান বলা হয়েছে। এরকম ভাবে 25 নম্বর গুনাহ কাবীরা হচ্ছে মিথ্যা শপথ করা, কোরআন শরীফের সূরা আল ইমরানের 77 নম্বরে যেটা আছে, আমি আর আজকে শুধু নামগুলো বলে যাচ্ছি কারণ এটা নিয়ে আর আলোচনা করার সুযোগ হবে না। 26 নম্বরে জুলুম করা, সাধারণ জুলুম, আগে ছিল শাসকদের জুলুম, আর 26 নম্বর গুনাহ কাবীরা হচ্ছে সাধারণভাবে মানুষ একে অপরের জুলুম করে, সেই জুলুমগুলো গুনাহ কাবীরা, এগুলোর থেকে বেঁচে থাকতে হবে। এরকম ভাবে 27 নম্বরে আছে চাঁদাবাজি করা, এটা সূরা আল ইমরান সূরা সূরার 42 নম্বরে বলা আছে। 28 নম্বর হলো হারাম বস্তু ভক্ষণ করা, কোরআনুল কারিমের স্পষ্টভাবে আছে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে খেও না, ভক্ষণ করো না, ধোকাবাজি করে প্রতারণা করে একজনের মাল আত্মসাত করা, এটা গুনাহে কাবীরা। 29 নম্বর হচ্ছে আত্মহত্যা করা, কোরআনুল কারিমের সূরা নেসার 29 এবং 30 নম্বরে আছে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না, ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারান, যারা আত্মহত্যা করে ব্যক্তিগতভাবে সীমা লঙ্ঘন করে বা জুলুমের বশবর্তী হয়ে এ কাজ করবে, আল্লাহ তাআলা তাকে খুব শীঘ্রই জাহান্নামে নিক্ষেপ করবেন। সূরা নিসার 29 এবং 30 নম্বর আয়াত, আত্মহত্যা করা গুনাহ কাবীরা। এরপরে 30 নম্বর আছে কথায় কথায় মিথ্যা বলা, অধিকাংশ কথায় মিথ্যা বলা। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন, আলে ইমরানের 61 নম্বর আয়াত, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত। এরপরে 31 নম্বর আছে অন্যায় বিচার করা, কোরআনুল কারীমে সূরা মায়েদার 44, সূরা মায়েদার 45, সূরা মায়েদার 47 নম্বর আয়াতে এ সম্পর্কে আলোচনা আছে। যারা অন্যায় বিচার করে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, যারা আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। কাজেই এটা একটা গুনাহ কবীরা। 32 নম্বর হচ্ছে ঘুষ আদান প্রদান করা, ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া, এটা গুনাহ কবীরা, দেওয়াও যাবে না, এরকম ভাবে নেওয়াও যাবে না। হ্যাঁ, এখন হচ্ছে আপনার ন্যায়সঙ্গত কাজ, পুরা দেশটা চলছে ঘুষে, এখন কি করে আপনারা অধিকার আদায় করতে পারছেন না? একান্ত ভাবে যদি না পারা যায়, সেক্ষেত্রে আমরা বলি, কুকুর যদি কেউ কাউকে ধাওয়া করে, কুকুরে কামড় দিচ্ছে, আপনার কাছে রুটি আছে, তাহলে কি করবেন? এক টুকরা রুটি ফিকে মারে দেন, কুত্তাও রুটি খেয়ে চলে যাবে। এইরকম কুত্তা মার্কা যেগুলো আছে, আপনার ন্যায্য অধিকার যারা দেয় না, এই যে চোরগুলো, আপনারা কি মনে করেছেন খালি রাস্তায় যারা অস্ত্র ঠেকাইয়া চিন্তাই করে তারা চিন্তাইকারী? যারা ফাইল আটকাইয়ে তারপরে টাকা পয়সা আদায় করে তারা সবচেয়ে বড় ছিনতাইকারী, এরা ভদ্র ছিনতাইকারী। কোরআনুল করিমের বিধান কায়েম থাকলে এইগুলোকে চোরের জন্য যেরকম হাত কাটা হতো, এই ভদ্র চোরদের হাত তার আগে কাটা হতো। কারণ পেঁয়াজ চোর, তেল চোর, লবণ চোর, এদের ব্যাপারে হাদিসে বলা আছে, ওমর ইবনে খাত্তাবের যুগে একবার অভাব দেখা দিল, সেই কারণে ওমর ইবনে খাত্তাব সমস্ত বিচারকদের কাছে পত্র লিখলেন, দেশে অভাব দেখা দিয়েছে, এখন যদি কোনো চোর ধরা পড়ে আর জানা যায় যে পেটের তাড়নায় চুরি করেছে, খবরদার তার হাত কেটো না। কারণ ইসলামে চুরির বিধানটাই ছিল যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার পরে, ইসলামিক এস্তের ব্যাংক বাইতুল মাল গঠন করার পরে, যখন মানুষের সব ব্যবস্থা করা হয়েছিল, তারপরে চোরের হাত কাটার বিধান দেওয়া হয়েছিল। এই জন্য ওমর ইবনে খাত্তাব বলেছিলেন, এখন যদি কোনো চোর ধরা পড়ে, অভাব চলছে, তাহলে হাত কেটে না, আগে খবর লও কেন চুরি করেছে সত্যিকার অর্থে, না খেয়ে থাকার কারণে কিরা। তাহলে বুঝে গেল এই যে বাংলাদেশে পেঁয়াজ চোর, তেল চোর, লবণ চোর, খুচরা চোর, এইগুলো ধরা পড়লে কিন্তু যাচাই করা হবে কেন চুরি করলো। যদি সত্যিকার অর্থে পেটের তাড়নায় চুরি করে, ইসলাম তার হাত কাটতে বলে না, ইসলাম বুঝতে ভালো করে। বরং প্রথম নম্বরে যারা অফিসে বসে মানুষের ফাইল আটকিয়ে সিলুমে বসে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, ইসলাম আসার পরে এই সমস্ত শিক্ষিত ভদ্র চোরদের হাতগুলো কাটা যাবে। এই জন্য এগুলো মনে রাখতে হবে। 33 নম্বর, নারী পুরুষ একে অপরের সাদৃশ্যপূর্ণ বেশভূষা ধরা, পুরুষে মেয়ে লোকের পোশাক পরা, মেয়ে লোকে পুরুষের পোশাক পরা। বর্তমানে দেখেন না, ওই যেটা কৌতুক পরিশ্রম পত্রিকায় একটা লোক মেয়ে লোকের সিটে সিটে বসে আছে, তো পাশের লোকে বলল, ওই ছেলে তুমি মহিলাদের সিটে কেন বসলা? হে ছেলে তুমি মহিলাদের সিটে কেন বসতো? তো পাশের থেকে আর একজন বলতেছে, আপনি তো ভুল করলেন, ও তো ছেলে না, ও তো আমার মেয়ে, ও তো ছেলে না, ও তো আমার মেয়ে। প্রথম ব্যক্তি বললেন, ও সরি, আমি ভুল করেছি, আপনি যে ওর বাপ তা তো আমি বুঝতে পারি নাই। তো লোকটা আবার বলল, ওই লোকটা, যে আপনি তো আবার ভুল করলেন, আমি তোর বাপ না, আমি তোর মা। তো অবস্থা হচ্ছে এরকম, মেয়ে লোকের জন্য পুরুষের পোশাক, আর পুরুষের জন্য মেয়ে লেখের পোশাক পরা হারাম, বেশভূষা দ্বারা কি হারাম। এটা 33 নম্বর। 34 নম্বর হচ্ছে পরিবার বর্গের অশ্লীলতাকে প্রশ্রয় দেওয়া, অন্যায় করে, অসুবিধা নেই, ছোট মানুষ করে, মেয়ে কোনো ছেলের সাথে কাজ করছে, কোনো অসুবিধা নেই ছোট, এরকম প্রশ্রয় দেওয়া, নিজের স্ত্রী পর পুরুষের সঙ্গে কথা বলে, দেখা করে, এর প্রশ্রয় দেওয়া, এগুলো গুনাহ কাবীরা। 35 নম্বর, তালাক প্রাপ্তাকে হিলা করা, আমাদের সাথে কথা আছে, তালাক দিলে যখন আর কোনো রাস্তায় পায় হিলা করো, এই হিলা করতে কি বলা হয়েছে নাকি? হাদিসে স্পষ্ট বলা আছে, লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল্লাহু, হিলার উদ্দেশ্যে যে ব্যক্তি বিয়ে করে তার উপরে আল্লাহর লানত, আর যার জন্য হিলা করছে তার উপরে আল্লাহর লানত। এরকম ভাবে আরেক হাদিসে বলা হয়েছে, ইবনে মাজার হাদিস, আলা উখবিরুকুম বিত্তাইসিল মুস্তাহার, আমরা তোমাকে ভাড়াটিয়া, ভাড়াটিয়া পাঠা সম্পর্কে বলবো। ভাড়াটিয়া পাঠা কাকে বলে? আল্লাহ বলছেন, কালু সাহাবার বলেন, হ্যাঁ বলেন, বালা ইয়া রাসুলা, কালা হুয়াল মুহাল্লিল, যে ব্যক্তি হিলার উদ্দেশ্যে বিয়ে করে। এই জন্য এটা মনে রাখতে হবে, হিলার উদ্দেশ্যে বিয়ে করা হারাম, এটা গুনাহ কাবীরা। ওটা হিলা করতে বলা হয় নাই, তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়েছ, স্ত্রী তালাক হয়ে গেছে, এখন আর বিয়ে করা যাবে না। এখন যদি বিয়ে করতে হয়, সেটা যদি সে আরেক জায়গায় বিয়ে বসবে, বিয়ে বসার পরে কোনো কারণে স্বামী মারা যায়, অথবা সে তালাক দেয় ইচ্ছে করে, তারপরে প্রথম স্বামী বিয়ে করার জন্য বৈধ হয়। এখানে হিলা করতে বলা হয় নাই, এটাকে দিয়ে ইসলামের উপর অপবাদ দেওয়া হয়। ইসলামে তালাক দেওয়াটাকে সহজ করে নাই, তালাক দেওয়ার জন্য প্রথমে বলেছে, আগে স্বামীকে বলা হয়েছে তুমি তাকে শাসন করো, বুঝাও, তাতে কাজ না হলে হাকামান মিনা আহলিহা কামান আহলিহা, স্বামীর পক্ষ থেকে একজন, স্ত্রী পক্ষ থেকে একজন বিচারক বসাও, তাতে কাজ না হলে এক তালাক দাও, এক তালাক দিয়ে রেখে দাও, এক মাস চলে যাক, এর মধ্যে ঠিক হয়ে গেল রুজু করো, বিয়ে লাগবে না, রুজু করা যাবে, এইরকম সিস্টেমরই তালাক দিতে বলা হয়েছে। এই সব রাস্তা অতিক্রম করে যখন কেউ তালাক দিবে, তারপরে আর প্রথম ওই যে স্বামী যে তালাক দিল সে আর বিয়ে করতে পারবে না। হ্যাঁ, যদি এরপরে সে ইদ্দাত শেষ করে অন্য জায়গায় বিয়ে বসে, বিয়ে বসার পরে সে কোনো কারণে মারা যায় বা তালাক দেয়, তারপরে প্রথম স্বামী বিয়ে করতে পারবে, এটা বলা হয়েছে জায়েজের সুরত। কিন্তু এটাকে নিয়ে গেছে হিলে করতে হবে, ফতোয়া চাইলে কে হিলে করতে হবে, আল্লাহ রাসূল কঠোরভাবে বলেছেন এই হিলা করা গুনাহে কাবীরা। আমার গ্রামে এক মৌলবি সাহেব, তার কাছে গেছে মাসলা নিয়ে, সে বললো যে হিলা করতে হবে, আর হিলা করবে কে দিয়ে, ওই লোকটা বলে শুধু আপনিই করেন, করছে হিলা, হিলা বিয়ে করলো, এখন হিলা বিয়ে করার পরে লোকেরা তার নামাজ পড়ে না। তো তখন আমার চাচা আবার ছিল গ্রামের সালিস, উনি ধরে এটা দেশে আশি দররা মারছে, হালাল করে দিল, এখনকার সময় এখন তাকে দাওয়াত দাও মিলাদ পড়াই দেওয়ার দ্বারা। এই যে অবস্থাটা, আমি চাচাকে বললাম তুমি এই কাজটা তো নাজায়েজ কাজ করেছো, এক তো ও হারাম কাজ করেছে, আর দুই নম্বরে আপনি এই কাজটা করেছেন, চাচা মারা গেছে, ওই লোকটা এখনো আছে। তো যাই হোক, এই যে হিলা করা এগুলো হারাম, হিলা বিবাহ করা হারাম, বাকি করলে তো আবার হয়ে যাবে হালাল, সে ভিন্ন বিষয়। এরকম ভাবে পেশাব থেকে পবিত্র না হওয়া, এটা গুনাহ কাবীরা, 36 নাম্বার পেশাব থেকে পবিত্র না হওয়া, প্রত্যেকের হাদিস আছে। 38 নাম্বার দুনিয়ার জ্ঞান অর্জন করা, দুনিয়ার জন্য দিনই জ্ঞান অর্জন করা, দুনিয়া অর্জন করার জন্য কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, এটাও একটা গুনাহ কাবীরা। এরপরে 39 নাম্বার আমানতের খেয়ানত করা, কারো কাছে আমানত রাখলেও খেয়ানত করা। 40 নাম্বার খোটা দেওয়া, কারো কোনো উপকার করে খোটা দেওয়া গুনাহ কাবীরা। 41 নাম্বার তাকদীরে অবিশ্বাস করা, এগুলো বিস্তারিত আলোচনা আছে, আমি শুধু নামগুলো বলে যাচ্ছি। এরপরে 42 নাম্বার মানুষের গোপনীয় বিষয়ে শোনা, গোপন বিষয়ে কান লাগাইয়া শোনা, আড়ি পাতা, দোষ গোপন দোষ খুঁজে বের করা, এটা জায়েজ না, এটা গুনাহ কাবীরা। এরপর 43 নাম্বার চগুল খুরি করা, একজনের কথা আরেকজনের কাছে বলা, তার আরেকজনের কাছে বলা গন্ডগোল লাগাবার জন্য, এটা গুনাহ কাবীরা, চগুল খুরি করা, 43 নাম্বার। এরপরে 44 নাম্বার অন্যায়ভাবে কোনো মুসলমানকে অভিশাপ দেওয়া, লানত দেওয়া, এটাও গুনাহ কাবীরা। 45 নাম্বার ওয়াদা খেলাফ করা, এটা গুনাহ কাবীরা। 46 নাম্বার গণকের কথায় বিশ্বাস করা, ওই যে গণক, টিয়া পাখি, হাত গোনায়, ওদের কথা বিশ্বাস করা গুনাহ কাবীরা। 47 স্বামী স্ত্রীর পরস্পর অধিকার খর্ব করা, স্বামীর স্ত্রীর অধিকার আদায় না করা, স্ত্রীর স্বামীর অধিকার আদায় না করা, এগুলো গুনাহ কাবীরা। এরকম ভাবে গুনাহ কাবীরা। 48 নাম্বার ছবি, প্রাণীর ছবি অঙ্কন করা, এটা গুনাহ কাবীরা। এর কিয়ামতের দিবসেদেরকে বলা হবে তুমি ছবি তৈরি করেছো, এবার রুহু দাও। 49 নাম্বার উচ্চস্বরে বিলাপ করা, ওই যে মানুষ মারা গেলে যে কি করে ক্রন্দন করে, বুক চাপড়ায়, এটা গুনাহ কাবীরা। হ্যাঁ, এমনি চোখে পানি আসা, এটা না জায়েজ না, অন্তরে ব্যথা ব্যথিত হওয়া, এটা গুনাহ কাবীরা না, এটা জায়েজ আছে, বরং এটা ভালো, কারণ এটা মানুষের অন্তরে দয়া আছে, মায়া আছে, এটা প্রকাশ পায়। কিন্তু এটা দ্বারা বুক চাপড়ানো, এরপরে মুখে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা, এগুলো গুনাহ কাবীরা। এরপরে বিদ্রোহ করা, দম্ভ অহংকার করা, এগুলো গুনাহ কাবীরা। বাগাওয়াত বলে বিদ্রোহ, যেটা ইসলামী হুকুমত বিরুদ্ধে বাগাওয়াত করা। 51 নাম্বার দাস দাসী ও দুর্বল শ্রেণীর মানুষ এবং জীব জন্তুর সাথে নিষ্ঠুর আচরণ করা। দাস দাসীকে শহরে কি করে এখন এই যে বিভিন্ন জিনিস পোড়া দিয়ে তারপর পিঠে দাগ দেয়, নির্যাতন করে কাজের ছেলেদেরকে, কাজের মেয়েদেরকে, এগুলো গুনাহ কাবীরা। এরকম ভাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এটা গুনাহ কাবীরা। শহরে আপনার রাস্তার পাশে বাড়ি আছে, উপর থেকে ময়লা ফালাইলো, কারো গায়ে পড়লো, মাথায় পড়লো, এগুলো গুনাহ কাবীরা। মুসলমানদের কষ্ট দেওয়া, গালিগালাজ করা, 53 নাম্বার গুনাহ কাবীরা। এরপরে 54 নাম্বার সৎ এবং খোদাবের লোকদেরকে কষ্ট দেওয়া, আল্লাহ লোকদেরকে কষ্ট দেওয়া, গুনাহ কাবীরা। 55 নাম্বার অহংকার প্রদর্শনার্থে টাকনুর নিচে পোশাক পরা, গুনাহ কাবীরা। প্যান্ট পরা, এভাবে লুঙ্গি পরা, গুনাহ কাবীরা। টাকনু গিয়ে নিচে অহংকার করে, এমনি পরে গেলে এটা গুনাহ কাবীরা না, কিন্তু অহংকার করে পরা গুনাহ কাবীরা। 56 নাম্বার পুরুষের স্বর্ণ এবং রেশম ব্যবহার করা, গুনাহ কাবীরা। 57 নাম্বার মনিবের কাছ থেকে গোলামের পালায়ন করা, এটা গুনাহ কাবীরা। 58 নাম্বার আল্লাহ ছাড়া অন্য কারো নামে জন্তু জবাই করা, পশু জবাই করা, মাজারের নামে, পীরের নামে পশু জবাই করা, গুনাহ কাবীরা। 59 নাম্বার জেনে শুনে নিজেকে পিতা ছাড়া অন্যের সন্তান পরিচয় দেওয়া, আমার বাবা মুখে, এরকম পরিচয়, গুনাহ কাবীরা। 60 নাম্বার তর্ক বিতর্কের মাধ্যমে সত্যের বিরোধিতা করা, হকের বিরোধিতা করা, নিজের পক্ষ জিতাবার জন্য হক বুঝে এরপরও বিরোধিতা করে, কি জন্য, নিজের দলের বিরুদ্ধে গেছে জন্য। 61 নাম্বার উদ্বৃত্ত পানি অপরকে ব্যবহার করতে না দেওয়া, পানি ব্যাপার যেখানে আছে, যে সেচের পানি ব্যবস্থা আছে। 62 নাম্বার মাপে ওজনে কম দেওয়া। 63 নাম্বার আল্লাহর আজব গজব সম্পর্কে উদাসীন হওয়া। 64 নাম্বার আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া, অন্যায় করুক পাপ করুক নৈরাশ হওয়া, যাবে না তওবা করলে মাফ করবে বিশ্বাস রাখা। 65 নাম্বার বিনা ওজরে জামাতে নামাজ ত্যাগ করা, ৬৬ নম্বর বিনা ওজুরে জুমা এবং জামাত ত্যাগ করা, ৬৭ নম্বর ওসিয়াতের মাধ্যমে কোন উত্তরাধিকারীকে বঞ্চিত করা, ওসিয়াত করে দিল সব এক ছেলেকে দিয়ে দাও অন্য মেয়েদেরকে বঞ্চিত করো, এটা সবাই করে মেয়েদেরকে বঞ্চিত করে, এটা গুনাহ কাবীরা। ৬৮ নম্বর ধোকাবাজি ও প্রতারণা করা, ৬৯ নম্বর মুসলমানদের গোপনীয় বিষয় ফাঁস করে দেওয়া, ৭০ নম্বর সাহাবিদের কাউকে গালিগালাজ করা, এইগুলো গুনাহে কাবীরা। এই কয়েকজন মোহাম্মদ আলোচনা করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।